আজি দেশেছে এই রোজা শেষে, নীল আকাশে দের চাঁদ হাসে। আজি দেশেছে এই রোজা শেষে, নীল আকাশে দের চাঁদ হাসে। মিলে গলায় গলায় আজ খোর মা বিলায়, কত খুশি জোয়ার দেখো ঈদগা মাঠে। আজ দেশেছে এই রোজার শেষে, নীল আকাশে দের চাঁদ হাসে। গরিব ধনী রাজ নেই ভেদাভেদ, হিংসা বিবাদ আর নেই মতভেদ। গরিব ধনী রাজ নেই ভেদাভেদ, হিংসা বিবাদ আর নেই মতভেদ। কেন আজ আর সে আলায় আল্লাহ খুশি হয়, বান্দারা মিলছে গলায় গলায়। নাচে হুর পরীরা, নাচে জোহরা তারা, ঈদের মেলা লেগেছে আকাশের গায়। বছরে একবার আসে এই দিন, বছরে একবার আসে এই দিন। যে দিনে খুশি হয় সব মিসকিন, ধনীরা খুশিতে জাকাত দেয়, দান খয়রাত করে রাহেলিল্লাহ। ধনীরা খুশিতে জাকাত দেয়, দান খয়রাত করে রাহেলিল্লাহ। এই দান তোলা থাকে আর সে আলায়, এই দান ফিরে পাবে হাসর বেলায়। আজি দেশেছে এই রোজার শেষে, নীল আকাশে দের চাঁদ হাসে। মিলে গলায় গলায় আজ খোর মা বিলায়, কত খুশি জোয়ার দেখো ঈদগা মাঠে। আজ দেশেছে এই রোজার শেষে, নীল আকাশে দের চাঁদ হাসে। রোজাদারের মুখে হাসি ভরপুর, চেহারায় চমকায় কুদরতি নূর। বিনা রোজাদার ভয়েতে মরে, কি মুখ দেখাবো কাল হাসরে। তখন রোজা বলছে, আমি নই বারো মাস, আমি থাকি এক মাস, আমাকে ভালোবেসে করো উপবাস। আমি নই বারো মাস, আমি থাকি এক মাস, আমাকে ভালোবেসে করো উপবাস। আমি রোজা কাল কঠিন দিনে, আমি রোজা কাল কঠিন দিনে, রাখব তোমাদের আমার ছায়ায়। আজি দেশেছে এই রোজার শেষে, নীল আকাশে দের চাঁদ হাসে। রোজা রেখে হারাম খেও না, রোজা রেখে মিথ্যা কথা বলো না। চোখের লেহাজ করো গো রোজাদার, চোখ কান সাক্ষী দেবে গো তোমার। এই তিরিশ রোজার এলো ঈদ উপহার, দলে দলে ঈদ গায়ে চলো গো এবার। এই তিরিশ রোজার এলো ঈদ উপহার, দলে দলে ঈদ গায়ে চলো গো এবার। ঈদের নামাজের কি ফজিলাত, ঈদের নামাজের কি ফজিলাত, চারিদিকে এলো খুশির বরসাত। আজ দেশেছে এই রোজার শেষে নীল আকাশে দের চাঁদ হাসে। রোজার মাসে হয়তো বা কবুল ভেঙে যায় পাপি বান্দার ভুল, মদখোর মদ ছেড়ে রোজা রেখে দেয়, রোজা মানুষকে সুপথ দেখায়। এ যে রহমতি মাস যারা করে উপবাস, আল্লাহ খুশিতে বলে কি চাস। এ যে রহমতি মাস যারা করে উপবাস, আল্লাহ খুশিতে বলে কি চাস। আমার খজানা তোদের তরে, আমার খজানা তোদের তরে, খোলা আছে নিয়ে নাও দুহাত ভরে। আজ দেশেছে এই রোজার শেষে নীল আকাশে দের চাঁদ হাসে। সারাদিন রোজা রেখে নামাজ পড়ে, তারাবি নামাজ কেন দাও গো ছেড়ে। তারাবি নামাজ হলো রোজার মাথা, তারাবি দেবে তোমার মাথায় ছাতা। শোনো গো রোজাদার তুমি করো ইফতার, তারাবি পড়ে বাঁধো জান্নাতে ঘর। শোনো গো রোজাদার তুমি করো ইফতার, তারাবি পড়ে বাঁধো জান্নাতে ঘর। রোজাদার যখন দাতন করে, রোজাদার যখন দাতন করে, লতা পাতা খুশিতে দোয়া করে। আজ দেশেছে এই রোজার শেষে নীল আকাশে দের চাঁদ হাসে। সবার পরনে দেখি নতুন সাজ, ঈদগায়ে পড়ে এলো ঈদের নামাজ। শর্মা আতরে মন যে মাথায়, ঈদে সবার আশা পূরণ হয়। আজ পুরুষ নারে করে বাফাদারে, কারো মনে নেই কোনো অহংকারে। আজ পুরুষ নারে করে বাফাদারে, কারো মনে নেই কোনো অহংকারে। মঈদুল ইসলামীদের খুশি, মঈদুল ইসলামীদের খুশি, মজা লুটে নে সবার সাথে। আজ দেশেছে এই রোজার শেষে নীল আকাশে দের চাঁদ হাসে। www.anibas.in